ষাঠী পৌটি ভগৰু তোমৰ কাঢ়ি তনে অপরাধিমূতি কল দণ্ডর ভিখারী কল দণ্ডর ভিখারী ষাঠিয়ে পৌটি ভগৰু তোমৰ কাঢ়ি তনে হৰি ষাঠিয়ে পৌটি ভগৰু তোমৰ কাঢ়ি তনে হৰি কুহতে বেকে অপরাধে তেবে কেউ অপরাধে মোতে কল দণ্ডর ভিখারী কল দণ্ডর ভিখারী ষাঠিয়ে পৌটি ভগৰু তোমৰ কাঢ়ি তনে ভিখারী করিবা যেবে তুমি ইচ্ছা ভিখারী করিবা যেবে তুমি ইচ্ছা নাহি মো মনরে দুঃখ সিংহ দ্বার বিনা আন দুয়ার সিংহ দ্বার বিনা আন দুয়ার মাগি যিবি নাহি ভিক আহে ইচ্ছা ময় ইচ্ছারে তুমারি আহে ইচ্ছা ময় ইচ্ছারে তুমারি দিয় মোর থাল ভরি কর দণ্ড কল দণ্ড ষাঠিয়ে পৌটি ভগৰু তোমৰ কাঢ়ি তনে হৰি জানি শুনি যেবে সেই শৈথিব প্রভু হে প্রভু জানি শুনি যেবে সেই শৈথিব মু কহিবি কাহাকু আউ আউ কাহা পাশে হতাই বিহাত তুমি প্রভু থাও থাও খালি হাতে পাছে ফেরি যিবি প্রভু খালি হাতে পাছে ফেরি যিবি প্রভু এ বড় দাণ্ডে ছাড়ি ষাঠিয়ে পৌটি ভগৰু তোমৰ অপরাধে মতে কুহ তেবে কেউ অপরাধে মতে কল দণ্ড ভিখারি কল দণ্ড ভিখারি কল দণ্ড ভিখারি কল দণ্ড